লাগবে না। তবে আপনার কার্টুনে দেখেছেন, টম জেরি কার্টুন দেখেছেন তাই না, বুলেট ফায়ার করছে, বুলেটটা ঘুরিয়েছে, টমকেই লাগছে, জেরিকে লাগে না। ঠিক এইরকমই গাড়িটাকে আপনি দিচ্ছেন, গাড়ি আপনি দিচ্ছেন যাকে, সে যদি গাড়ি খাওয়ার উপযুক্ত না হয়, সেই গাড়ির বুলেট ঘুরে এসে গাড়ি দাতাকে লাগবেই লাগবে। টেলিফোন করলেন, টেলিফোন তুললেন, আপনি গাড়ি থেকে অভিশাপ করলেন, সে বেচারি সত্যিই কোন ব্যস্ত ছিল, বাথরুমে ছিল, কোন রকম ব্যস্ত ছিল, আপনি ভাবলেন সে ইচ্ছার একটা জবাব দিচ্ছে না, দিয়ে মেরে দিলেন গুলি, গাড়ির গুলি মেরে দিলেন, সেই গুলিটা তার গায়ে লাগবে না, ঘুরে এসে লাগবে তার গায়ে, কার গায়ে, যে গাড়ি দিয়েছে তার গায়ে। একজন হুজুর বক্তৃতা করতে আসবেন এক সভাতে, তো তিনি এলেন না, বায়না নিয়েছেন 2000 টাকা, 5000 টাকা নাইট, 2000 টাকা বায়না নিয়ে, আর মানুষ লোকজন হাজির হয়েছে, কিন্তু তিনি এলেন না। এই সভার লোকে কি করবে, গালাগালি করবে না, করবে না, হুজুর হয়েছে, এরা সব কোরআন বেঁচে খায়, 2000 টাকা খেয়ে বসে আছে, কথা দিয়ে কথা রাখে না, এরা মুনাফেক, এরা অপরকে মুনাফেক বলে, ওয়াদা খেলা বন্ধের মুনাফেকই বলে, নিজেরা ওয়াদা ঠিক রাখে না, কত রকম বলবে তাই না। আর যে গ্রামে বা যে জামাতের মানুষ এই বক্তৃতা সভার ব্যবস্থা করেছে তারাও বিরক্ত হয়ে অনেক গালাগালি করবে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল সেই হুজুরের সভা থেকে এমন পায়খানা, পাতলা পায়খানা, যে পায়খানার জন্য 10 মিনিটও জায়গা থাকে বাথরুমে যেতে হয়, সে আপনার এখানে এসে বক্তৃতা করবে কিভাবে। যত গালাগালি করলেন এই গালাগালি কোথায় গেল, তাও আপনি ধীরে ধীরে ঘরে ফিরে আসবেন, হুজুরকে একটাও লাগবে না। ঠিক এইভাবে যে কোনো সময়ে আপনি আপনার কাফিলকে গালাগালি করছেন, আপনি আপনার মা বাপকে গালাগালি করছেন, আপনি আপনার ভাইকে, যাকে গালাগালি করছেন, সে যদি গালি খাওয়া উপযুক্ত না হয়, সে যদি চাবুক খাওয়ার, সে যদি গালির গুলি খাওয়ার উপযুক্ত না হয়, সেই গুলি ঘুরে এসে আপনাকে লাগবে। যদি আপনি একটা মানুষকে কাফের বলেন, সে যদি কাফের না হয়, তাহলে কাফের কে, যে বলছে সে কাফের, ওয়াহাবি কাফের, আমি যদি বলি ওয়াহাবি কাফের, আর ওয়াহাবি যদি কাফের না হয় তো কাফের কে, আমি কাফের, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এগুলো খেয়াল করে না, মুখের খুলি চালাবার সময়ে মানুষ খেয়াল করে না, বলে দিল আন্দাজে কথা বলে, কেউ সে দোষে দোষী বটে কি না খেয়াল করে না। আমাদের এখানে মাঝে মাঝে পরীক্ষা হয়, বই প্রতিযোগিতা হয়, এই যে ক্যাসেট প্রতিযোগিতা হয়, বহু ভাই পুরস্কার পান, কোনো কোনো ভাই তিনি নিজে পুরস্কার পান, তার স্ত্রী পুরস্কার পায় বা তার ছেলেমেয়েরাও পুরস্কার পায়, এতে অনেক মানুষ তার মনের সন্দেহে সন্দেহ প্রকাশ করে কটু কথা বলে, যে কি করে হয় এটা একসঙ্গে, হ্যাঁ যদি কোনো কুমন্তব্য করে, খারাপ মন্তব্য করে, সেই কুমন্তব্য তার ঘাড়ে। আমি হুজুর মানুষ, আমার বক্তৃতা আপনারা শুনতে আসছেন, আমার প্রতিও আস্থা নেই, কেউ কেউ বলে বেড়াচ্ছে যে আমি নাকি নিজের লোকদেরকে প্রশ্ন আউট করে দিই, আমি নিজের লোকদেরকে, বন্ধু বান্ধবকে প্রশ্ন আউট করে দিই, দিয়ে তারা সেগুলো লিখে তারাই পুরস্কার নিচ্ছে। এ কথা যদি সত্যি না হয়, এ কথা যদি সত্যি না হয়, এই চাবুক যে আপনি হানলেন, এই চাবুকের আঘাত অবশ্য নাম করছেন না, যারা আমার কাছে খবর পৌঁছচ্ছে, জেনে রাখবেন একটা সমাজে বহু রকম মানুষ থাকে, সবাই আমার দুশ্মন হতে পারে না, যেমন সবাই দোস্ত হতে পারে না, কেউ না কেউ আমার ভক্ত আছে, আমার দোস্ত আছে, যে আমার কথাটা আমাকে এসে বলবেই, যে কথাটা বলছে তার কথা আমার কাছে পৌঁছতে হবে, নাম করবে না, তার কারণ তার ভয় আছে যে সে আবার যদি, আমি যদি আবার বলতে যাই সে আবার বলবে, তাহলে তারও অপ্যাসিটি লাগবে বা তারও ক্ষতি হবে, এটা নাম করতে চায় না, ঠিক আছে, কিন্তু খবর পৌঁছচ্ছে যে এইভাবে আলোচনা নয় সমালোচনা হচ্ছে, একে বলা হয় সমালোচনা। এই যে চাবুক হানলেন, এই চাবুকের বদলে চাবুক, আঘাতের বদলে প্রতিঘাত আমি করতে পারছি না, যেহেতু আপনার নাম আমার জানা নেই আর জানার চেষ্টা করি না, তার কারণ এই আঘাত হানার সময় আমি হানব, আর হিসাব ওই আমার হিসাব কেয়ামতের দিনে ছাড়বো না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দুনিয়ার বুকে হক কায়েম হবে না, তার হক কায়েম কোথায় হবে? কিয়ামতে ছাড়া হবে না। এখানে বেঁচে গেলেন, এখানে বেঁচে যাওয়ার মাঝে মুশকিল, কিন্তু এমন দিনে আঘাত হানা হবে যেদিনে আঘাত থেকে বাঁচার জন্য কোন উপায় থাকবে না। হুজুর তওবা করে নেব, তওবা করতে হলে যাকে আপনি আঘাত এনেছেন তার কাছে ক্ষমা চাইবেন, ঠিক না? বলুন অত শাস্তা না, আল্লাহ নিজের হকের ব্যাপারে তওবা কবুল করে নেবেন, কিন্তু মানুষের বান্দার উপকূল এবার তওবা কবুল হবে না যতক্ষণ না সেই বান্দার কাছে ক্ষমা চেয়েছেন কিংবা সেই বান্দা মাফ করেছে। সুতরাং এই কথা কথাই বলে, কথায় কথা বাড়ে, আগুনে বাড়ে কি, আর তোমার গায়ে লাগলে পড়ে ফুরবো আমি কি? এখন কথায় হয়ে গেল, উপর থেকে পড়ে গেল জুমার পাঁচ সাত, যার যেখানে ব্যথা হয় তার সেখানে হাত, এখন ব্যথা লাগতে পারে, কিন্তু কি করবো, উপায় নেই, কথায় কথা বেড়ে গেল, মুখে রাখাতে মানুষ যদি কষ্ট দেয় আর সেই কষ্টের ফলে কেউ কষ্ট পায়, তবে জেনে রাখবেন যে এই আঘাতের বদলে আপনাকে আঘাত সইতে হবে, এই আঘাত কিন্তু নষ্ট হবে না। যাই হোক, আমি গত মাসে ওয়াদা দিয়েছিলাম যে সবাই ভাবছে যে যারা পুরস্কার নিচ্ছে তারা প্রতি মাসে পুরস্কার নিচ্ছে, এখন কপাল দেখুন খালি, এখন যদি তারাই আবার পুরস্কার পায় তাহলে তো আর কাজ চুরি করার ব্যাপার নেই, প্রশ্ন আহ করার ব্যাপার নেই, এখানে নম্বরের ব্যাপার। এই নম্বরের লটারি যদি তাদেরই নাম আসে তাহলে হয়তো বলবেন যে হুজুর জাদু করেছে তাই তাদের নামে আসছে, বুঝতে পারেন? বুঝতে পারেন ভাই, হুজুর জাদু জানে দেশে, দেশে কোনো এক ব্যাপারে, কোনো এক ব্যাপারে এক ছেলের বিয়ের ব্যাপারে তার বিয়ে দিলাম, কোন ওই ছেলের সঙ্গে মেয়ের মেয়ের বিয়ে হলো, ও বোন টিকবে না, তারপর বোন টিকে গেল, বলছে টিকবে না কেন, ওই যে হুজুরের সঙ্গে ওঠা বসা করে হুজুর জাদু করে রেখেছে, কি করুন করুন, হুজুর আগে জাদু করে নাকি? আছে কেউ কেউ জাদু করে, তাবিজ করে, তাবিজ, কিন্তু আমার কাছে তাবিজ ফাবিজ নেই ভাই, আপনারা বিশ্বাস করেন যে না একদিন তাবিজ ফাবিজ বুঝি না, এখন যদি তাদেরই নাম আসে তো আমার করার কিছু নেই। সুতরাং এইভাবে আজকের পুরস্কার বিতরণ, আজকের ক্যাসেট বিতরণ হবে, সেটা আগামী মাসে পরীক্ষা হবে। আজকে